السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের দর্শে আমরা দেখব যে জাকাতের অধিক হকদার কে। আমরা গত দর্শেতে শুনেছি যে জাকাতের হকদার কে কে, কে কে জাকাত খেতে পারে। আজকে দেখব আপনার কাছে তাদের মধ্যে সবচেয়ে বেশি হকদার কে, কাকে আপনি জাকাত দেবেন, জাকাত দেওয়ার সময় কাকে প্রাধান্য দেবেন। এই কয়েকটা আমাদের তিন শ্রেণীর মানুষ আছে, আমরা সংক্ষেপে আলোচনা করব আজকের দর্শে। আপনার জাকাতের অধিক হকদার হল আপনার নিজের আত্মীয় স্বজন। নিজের আত্মীয় স্বজন হচ্ছে আপনার জাকাতের বেশি হকদার। আর হকদার বলতে ওই যে শর্ত হচ্ছে ওইটা যেটা বলা হলো, যদি আট কিসিমের মধ্যে এক কিসিম হয়, আট প্রকারের মধ্যে এক প্রকার হয়, মিসকিন হয় কিংবা ফকির হয় কিংবা অন্য শ্রেণী ঋণগ্রস্ত হয় ইত্যাদি, তাহলে তাদের মধ্যে যদি সে আত্মীয় হয় তাহলে কি হলো, ডবল হিসাবে সে বেশি হকদার হল। যে আত্মীয়র ভরণ পোষণ করা দাতার জন্য ফরজ নয় সেই আত্মীয়র জন্য জাকাত দেওয়া যাবে। এটাও মনে রাখতে হবে, আগেও বলেছি যে কোন আত্মীয়কে জাকাত দেওয়া যাবে যার ভরণ পোষণ আপনারও ফরজ না। আপনার আব্বাকে দেওয়া যাবে, মাকে দেওয়া যাবে না, আপনার ছেলে মেয়েকে দেওয়া যাবে না। তাহলে কাকে দেওয়া যাবে ভরণ পোষণ যার ফরজ না, যেমন ভাই বোন বোনাই চাচা চাচি মামি মামা, এই সব যারা দূরের মানে একটু দূরের আত্মীয় যাদের ভরণ পোষণ আপনার উপরে ফরজ নয় তাদেরকে আপনি আপনার জাকাত দিতে পারবেন যদি সে হকদার হয়। এখন অনেকে প্রশ্ন করবেন, খালা খালু তাদের ছেলে মেয়েরা শ্বশুর বাড়ির লোক স্বামী ও স্বামীর আত্মীয় স্বজন প্রভৃতি কে জাকাত দেওয়া যাবে, মানে স্বামীকে জাকাত দেওয়া যাবে, স্ত্রী তার স্বামীকে জাকাত দেওয়া যাবে। হ্যাঁ বলা তো হলো ভাই বোন, ভাই বোন বললাম না তো, প্রশ্ন যদি কেউ কারো থাকে শেষকালে করবেন। আত্মীয়কে দান করার বড় গুরুত্ব মাহাত্ম রয়েছে ইসলামে, আত্মীয়কে দান করার বড় গুরুত্ব রয়েছে। একথা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আমার স্বামীর কাছে অনেক এতিম আছে, তো আমার স্বামীকে যদি জাকাত দিই তাহলে কি সেটা দেওয়া যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাহুমা আজরানি আজরুল কারাবাতি ওয়া আজরুস সাদাকা, হ্যাঁ দেওয়া যাবে, বরং তাদের রয়েছে ডবল সওয়াব। এক হচ্ছে আত্মীয়তার বন্ধন বজায় করার সওয়াব, আর এক হচ্ছে সাদকার সওয়াব, জাকাতের সওয়াব। তাহলে স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারে না, কেননা স্ত্রীর ভরণ পোষণ করা স্বামীর জন্য ফরজ। আর স্ত্রী স্বামীকে দিতে পারে, কেননা স্বামীর ভরণ পোষণ করা স্ত্রীর জন্য ফরজ নয়। মানে হুজুর এটা কেমন করে হতে পারে যে স্ত্রী স্বামীকে জাকাত, কোন এরকম হতে পারে? হতে পারে, মনে করুন কোন মানে ভালো ছেলে ছিল, গরিব ছেলে, বড়লোকের মেয়ের সঙ্গে বিয়ে হলো, অনেক সম্পত্তি, সে মা বাপের একটা মেয়ে, অনেক সম্পত্তি, কোন কারণে বিয়ে হয়ে গেল, যেমন আজকাল লাভ ম্যারেজে দেখা যায়, তো হয়ে গেল। এখন সেই ছেলে পড়াশোনা কমপ্লিট করেনি, পড়াশোনা করতে পারছে না, টাকা পয়সা নেই, তখন স্ত্রী ভাবলো যে আমার জাকাত বের হয় তার থেকে যদি আমার স্বামীকে দিয়ে পড়াশোনা করাই তো জায়েজ না, জায়েজ না, তাহলে এই ক্ষেত্রে জায়েজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে আস-সাদাকাতু আলাল মিসকিনে সাদাকা ওয়া আলা যির রাহিমি সিনতান সাদাকাতুন ওয়াসিলা, মিসকিনকে দান করলে একটি দান করার সওয়াব হয়, কিন্তু আত্মীয়কে দান করলে দুটি সওয়াব হয়, দান করার সওয়াব এবং আত্মীয়তার বন্ধন বজায় করার সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ইন্না আফযালা সাদাকাতি আস-সাদাকাতু আলা যির রাহিমিল কাশিহ, সব থেকে শ্রেষ্ঠ সাদাকা হল বিদ্বেষ পোষণকারী আত্মীয়কে করা সাদাকা। দেখেন এটাও আবার আত্মীয়দের মধ্যে আবার কাকে প্রাধান্য দেবেন, যে আপনার প্রতি বিদ্বেষ রাখে। কথায় বলে দুশ্মনকে উঁচু পিড়ে বলে না, তার মানে যে আপনার শত্রুতা করছে তাকে উঁচু করো, তাহলে কি হবে সে আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে। আর বিদ্বেষ পোষণকারী আত্মীয়কে দেওয়া কঠিন কাজ, তাই না? আপনার কুটি কাটবে, আপনার গীবত করে বেড়াবে, আপনার চর্চা করে বেড়াবে, আপনার দুশ্মনী করবে, আপনার হিংসা করবে, আপনাকে ছোট করবে, আপনার প্রশংসা শুনে তার গা জ্বলবে, আর আপনি তাকে দান করবেন, আপনি তাকে জাকাত দেবেন, এটা আপনার মানে মনে হবে না বা আপনার মনে এটা হ্যাঁ কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার, আপনি হয়তো গ্রহণ করতে পারবেন না। আর এই জন্য এতে সওয়াব বেশি, যে বিদ্বেষ পোষণ করে আপনার প্রতি তাকে আপনি কি করেন, আপনার সাদাকা দেন। ব্যাস, তাহলে মোটামুটি বোঝা গেল কি সব থেকে বেশি হকদার কে হলো, যে আত্মীয় হবে সে। নম্বর দুই, এদের মধ্যে প্রাধান্য পাবে আলেম ও তালেবে ইলম। আলেম ও তালেবে ইলম এখানে ছাত্র, ছাত্র বলতে দিনী ছাত্র, ছাত্র বলতে স্কুল কলেজের ছাত্র না, যারা দিন দুনিয়া শিখছে তারা না, বরং যারা দিন শিখছে, দিন বাঁচানোর জন্য কিছু শিখছে, আলেম অথবা তালেবে ইলম। একাধিক জায়গায় কথা আমরা বারবার অনেক জায়গায় বলেছি যে আপনার মালের অধিক হকদার গুণের মধ্যে আলেম ও তালেবে ইলম হচ্ছে অন্যতম। তারা যদি জাকাতের হকদার হন তবে, অথবা কোন দিনী মাদ্রাসা মুদারেস যেখানে আলেম আছে, যেখানে তালেবে ইলম আছে, যেখানে ইলম শিক্ষা চর্চা আছে, যেখানে আলেম তৈরি করা হয়, সেই কারখানায় দেন যেখানে আলেম তৈরি করা হয়। তাহলে আপনার জাকাত দ্বারা আপনার দিনকে সুপ্রতিষ্ঠিত করতে সাহায্য করতে পারেন। তাহলে এখানে কি হবে, আপনার ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ যেটা বলা হয়েছে, আল্লাহর রাস্তায় আপনার জাকাত ব্যয় হবে, এতে আপনার অধিক সওয়াব আছে। এদের উপার্জন করার ক্ষমতা থাকলেও এলিম ও দাওয়াত নিয়ে ব্যস্ত থাকার ফলে সে সময় পান না। অনেকে বলে তারা কামাই করে খেতে পারে না, তাদের হাট্টা গোট্টা শরীর আছে, তারা কামাই করতে পারে, মানে দিন শিখবে আর কামাই করবে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন না। কোন কোন আহলে ইলম উল্লেখ করেছেন যে দিনী ইলমে যারা আত্মনিয়োগ করেন এমন আলেম ও তালেবে ইলমে নিম্ন আয়াতের ওই যে আয়াত পাঠ করা হয়, বলা হয় সেই আয়াতের অন্তর্ভুক্ত, যাতে আল্লাহ তাআলা বলেছেন লিল ফুকারা আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি লা ইয়াসতাতিউনা দারবান ফিল আরদি ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফ তা'রিফুহুম বিসিমাহুম লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা ওমা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। এই আয়াতের অন্তর্ভুক্ত হতে পারেন তালেবে ইলম এবং আলেম। আল্লাহ তাআলা বলছেন দান সেই লোকদের প্রাপ্য যারা দরিদ্র, যারা ফকির এবং আল্লাহর পথে এমনভাবে ব্যাপৃত, এমনভাবে লিপ্ত যে জীবিকার সন্ধানে তার ভূপৃষ্ঠে, তারা ভূপৃষ্ঠে ঘোরাফেরা করতে পারে না, তারা জমিনে এখানে সেখানে যেতে পারে না যে কিছু ব্যবসা করবে কি কিছু না করতে পারে না, কারণ তারা ইলম নিয়েই ব্যস্ত। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কিছু সাহাবা ছিলেন, তাদেরকে আসহাবে সুফফা বলা হতো। তারা খেয়ে না খেয়ে রাসূলের দরবারে পড়ে থাকতেন। আবু হুরায়রা সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন না, সাহাবানি সব জায়গাতেই টাং জিব লড়াই, কি ব্যাপার, তুমি কি করে জানলে? শোন, আমার আনসারি ভাইরা নিজেদের চাষবাস নিয়ে ব্যস্ত থাকতেন, আর আমার মহাজেরিন ভাইরা নিজেদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতেন, আর আমি খেয়ে না খেয়ে রসুলের দরবারে পড়ে থাকতাম যে রসুল কি বলছেন। এমন অবস্থা যে ভোকে খিদেতে এমন অবস্থা হতো যে লোকে আমাকে দেখে মনে হতো, মনে করতো মজনুন, লোকে আমাকে দেখে মনে করতো কি যে আমি পাগল, অথচ আমি পাগল নই, আমার ভিতরে খিদে আছে, লোকে বুঝত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যা কিছু আসত, হাদিয়া আসত, সেই হাদিয়া রাসূল খেতেন এবং নিজের পরিবার আছেন, তার পরে যেটা বাঁচত সেটা যদি বাঁচত তাহলে আমি খেতাম, আর তাতেই আমার বরকতটা সেই নিয়েই চলত, আমি রাসূলের দরবারে পড়ে থাকতাম। ইলম চর্চার জন্য আপনি হযরত উমারের ব্যাপারে শুনেছেন, তিনি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতেন, তো পড়োশী একজনের সঙ্গে কন্ট্যাক্ট করলেন যে তুমি একদিন যাবে আর আমি একদিন যাব। আল্লাহ আকবার, দেখছেন আমরা কত কষ্ট করে গাড়ি পাঠিয়ে খাবার দিয়ে লোক পাচ্ছি না, তারপরেও যদি আচ্ছা আমরা এখানে দূরের কথা, রুমের রুমমেট এলো, তাকে কি জিজ্ঞেস করেন যে হুজুর আজকে কি বলল গরজটা? এ তো যে কোনো সময় শোনা যাবে, ইন্টারনেটে শোনা যাবে, তোমার হুজুরকে জিজ্ঞেস করার কি দরকার আছে? আরে এখানে তো দূরের কথা, নিজের বউকে বলি না, জুমা পড়ে আসেন, জুমার খতবা শোনেন বা জলসা শুনে আসেন, বহু দূর দূরান্ত থেকে জলসা শুনে আসেন, এসে বউকে বলেন নাকি বউ জিজ্ঞাসা করে হাঁগো কি শুনে এলে? না বউ জিজ্ঞাসা করে আর না আপনি বউকে বলেন, আপনি বউকে মজার মজার গল্প শোনাবেন, ফিল্ম দেখে এলে ফিল্মের কাহিনীটা শোনাবেন, বউ জিজ্ঞেস করবে হাঁগো ফিল্মটা কেমন ছিল, কিন্তু জলসা জুলুস থেকে খতবা শুনে এলে পরে বউ জিজ্ঞাসা করবেন না, আপনিও বলবেন না যে আজকের এটা ব্যাপারটা, আজকের বক্তৃতাটা, আজকের বিষয়টা ছিল এই। হযরত তোমার রাদিয়াল্লাহু তাআলা বলে হ্যাঁ, কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের লাদি, হুজুর কোথায় রাসুলের কথা কোথায় আপনার কথা, দুটোর মধ্যে পার্থক্য, সেটা রাসুলের কথা, রাসুলের কথা বলে হযরত তোমার বলছেন যে কাজকে আর রাসুল কি বললেন তাই ছুটে যাবে, অতএব তুমি যেটা শুনে আসবে আমি সেটা তোমার কাছ থেকে জেনে নেব, আর কাল আমি যাব এবং আমি যেটা শুনে আসবো আর তোমাকে কালকে জানিয়ে দেব। রসুলের কথা আর আপনার কথা কি বরাবর? ঠিক আছে, না বরাবর না, কিন্তু দিন শিক্ষার ব্যাপারটা গুরুত্ব আপনার থাকা দরকার। যে দিন আজকে একটা দার্স ছুটে গেল, দার্সটা ছুটে গেলে তো মুশকিল আছে, অনেক মাদ্রাসার ছাত্র আছে, স্কুল কলেজে তো আছেই, হ্যাঁ স্কুল কলেজে তো আছে, মাদ্রাসার ছাত্ররা একদিন কামাই হলে কি হবে? আরে একদিন কামাই হলে মানে একদিন কামাই হলে আজকে দার্সটা যে কি হলো কি গেল এতে তোমার ক্ষতি হবে না। কিন্তু কোন রকম করে যদি পাশ করার ব্যাপারটা হয়, পাশ করব আর কিংবা চিট করে পাশ করব, তাহলে তো ব্যাপারই নেই। পাশ করার ব্যাপার যদি না হয়, দিনকে বাঁচানোর উদ্দেশ্য হয় যে আমি বড় আলেম হব এবং ভালো আলেম হব, তাহলে কিন্তু এরকম ফাঁকিবাজি চলবে না। এরকম ফাঁকিবাজি করলে নিজেকেই ফাঁকি দেওয়া হবে। মোট কথা হল যে যারা দিনই ইলমের জন্য, দিনের জন্য আত্মনিয়োগ করেছে, যারা ব্যবসা বাণিজ্যের জন্য, চাষবাসের জন্য সময় দিতে পারে না, তাদেরকে আপনি সহযোগিতা করুন। এইভাবে দেখুন কিভাবে আগ্রহের সাথে তারা ইলেম সন্ধান করেছে। আপনার আর একটা কাহিনী শুনেছেন, মদিনাতে এক ভাই ছিল শিল্পী, আর তার আর এক ভাই ছিল কি ইলমের পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে, খালি কি শুনবো জানবো এইরকম। তারপর একদিন এসে অভিযোগ করল সেই ভাইটি, আনসারী ভাইটি, রাসূলুল্লাহ আমার ভাই কামাই করে না, উপার্জন করে না, আমি যে উপার্জন করি তাতেই চলছে, কি করো তুমি? মানে শিল্পী কাজ করি, শিল্পের কাজ করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আল্লাকা তুরজাকু বিহি, সম্ভবত তুমি তারই কারণে, মানে সে তারই কারণে তুমি রুজি পাচ্ছ। বুঝতে পারলেন? তার মানে সে এলেম আল্লাহ দিনের এলেম অনুসন্ধান করছে, তারই বরকতে তুমি তোমার শিল্পের কাজ চলছে। না হলে এমনও হতে পারে যে শিল্পের কাজ করে অনেকে বসে থাকে, দেশের মন্দার অবস্থা দেখেছেন, কত কাজ কিন্তু কাজ চলে না, মানে কত শিল্পের কাজ হয় বিক্রি হয় না জিনিস, সেখানে বাজারে মন্দা চলে। তো শুধু হাতের কাজ জানলেই হবে না, কাজটা কি হতে হবে, কাজটা চালু হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে তালেবে এলিম, এলিম সন্ধান করছে, হয়তোবা তুমি তারই ওসিলাতে, ওর এলিম সন্ধানের ওসিলাতে তুমি খেতে পাচ্ছ, আল্লাহু আকবার। তাহলে তালেবে এলিমকে দেওয়া বেশি উত্তম। যেমন আল্লাহ তাআলা বলছেন যে জাহেলরা তাদেরকে মনে করে যে তারা অভাবমুক্ত বা ধনী, যেহেতু চায় না, হাত পাতে না দেব কেন, কিন্তু তারা চায় না বলে তাদেরকে তুমি চিনতে পারবে, তাদেরকে তুমি চিনতে পারবে, তারা মানুষের কাছে নাছোড় বান্দা হয়ে ভিক্ষা করে না, চায় না। আর তোমরা যা কিছু ধন দান করো আল্লাহ তা সবিশেষ অবহিত, আল্লাহ জানেন তোমরা কি দান করছো, কি নিয়তে করছো, কোথায় করছো, আল্লাহ জানেন। গাজালি বলেন, দান করা উচিত তার দানের জন্য সেই লোক অনুসন্ধান করা, দানকারীর উচিত মানে যে দাতা, তার উচিত তার দানের জন্য সেই লোক অনুসন্ধান করা যার মাধ্যমে দান অধিক কদর বা বৃদ্ধি লাভ করবে, অথবা যে লোক দান পাওয়ার অধিক উপযুক্ত। যেমন আহলে এলিম, আহলে এলিম মানে যারা এলিম নিয়ে, দিনী চর্চা নিয়ে, দিনের চর্চা নিয়ে থাকে, যেহেতু তা তার এলিম সন্ধানে সহায়ক হবে। আর নিয়ত সহি হলে এলেম হল সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ ইবাদত, এলেম অনুসন্ধান করা সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ ইবাদত। এলেম তলব করা ফরজ না, যদিও ইসলামের রুকুন না, ইসলামের রুকুন কটা আজকে বাসন আমদার আসেনি বোধ হয়, ইসলামের রুকুন কয়টা? পাঁচটা, পাঁচটার মধ্যে কি এলেম তলব করা আছে? নাই। কিন্তু এলেম তলব করা এমনিতে এসে যায়, প্রথম যখন মানুষ সাবালক হয় তখন প্রথম যে ফরজটা হয় সেটা কি? এলেম তলব করা প্রথম ফরজটাই। কারণ নামাজ আপনি পড়বেন কিভাবে পড়বেন? চলেন এলেম সন্ধান করুন, কিভাবে উজু করবেন, কিভাবে গোসল করবেন, কিভাবে নামাজ পড়বেন, তো এলেম এসে গেল। অতএব এলেম হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে বড় ইবাদত। ইবনুল মুবারক, ইমাম ইবনুল মুবারক বিশেষ করে আহলে ইলিমকে দান করতেন। দেখছেন যারা চেনেন আহলে ইলিম, দেখে যারা তালেবে ইলিম, যাহা অভাবী তাদেরকে দান করতেন। একদা তাকে বলা হল যে আপনার দানে যদি অন্যান্য লোকদেরকেও সামিল করতেন তাহলে ভালো হতো নাকি? উত্তরে তিনি বললেন, নবুয়তের মর্যাদার পর উলামা ছাড়া অন্য কারো ততটা উচ্চ মর্যাদা আছে বলে আমার জানা নেই। নবুয়তের মর্যাদার পর যদি কারো মর্যাদা থাকে আলেমদের, কারণ ওয়ারেসুল আম্বিয়া, তারা হচ্ছে নবীর ওয়ারেস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলেমদের, তোমাদের মাঝে আলেমদের মর্যাদা হল সেই রকম যেমন সাহাবাদের মাঝে আমার মর্যাদা, আর যেমন অন্ধকার রাত্রে বা চাঁদনী রাত্রে বা পূর্ণিমার রাত্রে সমস্ত তারকার উপরে পূর্ণেন্দুর মর্যাদা। অতএব তাদের কারো হৃদয় নিজের প্রয়োজনে ব্যস্ত করে ব্যস্ত হয়ে পড়লে ইলমের জন্য একাগ্রচিত্ত হতে পারবেন না এবং ইলম সন্ধানের পথে অগ্রসর হতে সক্ষম হবেন না। সুতরাং তাদেরকে কেবল ইলম সন্ধানের জন্য অবসর প্রাপ্ত করাই উত্তম, যাতে তাদেরকে চিন্তা করতে না হয় যে আমি কি খাব বা আমার বাড়িতে কি হবে। এই যে দুশ্চিন্তা থাকলে পরে ইলম সন্ধান হবে না। সত্যি পক্ষে ইলম সন্ধানের পথে, এগুলো আমাদের অভিজ্ঞতা আছে আমরা জানি, ইলম সন্ধানের পথে যদি মন বিক্ষিপ্ত থাকে, এই যেমন পড়তে পড়তে যারা প্রেম করে, কি মনে করেন, যারা প্রেম করে প্রেমে ফেঁসে যায়, যারা আই লাভ ইউ ক্লাস করতে গিয়ে, চল একটা ক্লাস গেল তো কি হলো, গিয়ে ফুলবাগানের ধারে গিয়ে এক অপরকে লাল ফুল দেয়, কি মনে করেন তারা তাদের জ্ঞান চর্চা কেমন হয় তাদের? হ্যাঁ, তারা বিএ পাশ করতে গিয়ে আসলে ওই বিএ পাশ করে। তো মোট কথা হলো, যখনই আপনি নিজের মনটাকে বিক্ষিপ্ত করবেন আপনার রুজির চিন্তাতে, আমার বাড়িতে কি হচ্ছে, আমার ভাইয়ের কি হচ্ছে, আমার মায়ের কি হচ্ছে, আমার বাপের কি হচ্ছে, কি আমার ছেলে মেয়ের কি হচ্ছে, তো আপনার ইলেম চর্চাটা ফ্রেশ হবে না। আর ফ্রেশ না হলে আপনি সঠিকভাবে বড় আলেম, ভালো আলেম হতে পারবেন না। এই জন্য মানে সমস্ত চিন্তাকে এক রকম চিন্তা করে নিতে হবে। এমনকি আলেমরা বলছেন যে ব্যক্তি রাতে বউ নিয়ে ঘুমায় সে কি আর ফকি হতে পারবে? তার মানে কি, বউ হালাল জিনিস, সেই হালাল জিনিস নিয়ে যদি আপনি ব্যাপৃত হন, অনেক আছে বউ পাগলা, তো বউ পাগলা হলে তো ইলেম হবে? এই জন্য লেখাপড়া শেখার আগে কেউ বিয়ে করে না, কিন্তু লেখাপড়া শেখার আগে বিয়ের থেকেও বড় জিনিস করে, সেটা হচ্ছে আই লাভ ইউ। বুঝতে পারছেন? তো এতে কি হবে সেটা বুঝতেই পারছেন। সুতরাং ইলেম শিখতে হলে ইলেমের চর্চায় থাকলে পরে ব্রেনটাকে ফ্রেশ করতে হবে। ফ্রেশ করতে হলে রুজির চিন্তা থাকলে হবে না, রুজির চিন্তাটাকে, আর রুজির চিন্তা থেকে মুক্ত করতে হলে কি করতে হবে, তাদেরকে কি করো, তাদেরকে দান করো, তাদেরকে দান করো। দেখেছি অনেক মানুষ আছে বাসাই করে অনেক, তবে হ্যাঁ যাকে তাকে দিলে হবে না, বহু ছাত্র আছে, আপনারা জানেন মাদ্রাসার ছাত্রদেরকে অনেকে পছন্দ করে না, কারণ সবারই চরিত্রিক এক হয় নিশ্চয় না, তারই মধ্যে বাসাই করে আপনাকে নিতে হবে, সবারই চরিত্র। দেখেন মাদ্রাসা একটা কারখানা, সেখানে আলেম তৈরি হয়, বছরে হয়তো একটা হয় কিনা সন্দেহ, বহু ছাত্র ফারেগ হয়, বহু ছাত্র সেখান থেকে পাশ করে, কিন্তু তাদের মধ্যে হয়তো হক্কানি আলেম একটা হয় কিনা সন্দেহ। এটা কেউ কেউ বলেছেন যে মাদ্রাসা হল স্বর্ণ তৈরি করার, ওটা কি বলা হয়, খনির মতো, টন টন মাটি কাটা হয়, মাটি কেটে বাছাই করে ধুয়ে ধুয়ে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে শেষকালে কতটুকু, এতটুকু স্বর্ণ বের হয়, এই এতটুকু স্বর্ণ বের হয়। তো মাদ্রাসা হচ্ছে এরকমই একটা খনি, এরকমই একটা কারখানা যেখানে আলেম তৈরি হয়, কিন্তু সবাই যে আলেম হবে, যারাই মাদ্রাসায় পড়ছে তারাই যে আলেম হবে, কোনো গ্যারান্টি আছে না। কেউ হয়তো হাফ পথে গিয়ে ছেড়ে দেয়, কেউ হয়তো আরবি পারবি না, হেগে মুখে ছাড়বি, কেউ তো ভাবে যে চাকরি নেই, দরকার নেই, বাপের জমি আছে চাষ করে খাবো, কেউ তো বা চাকরি পেয়ে গেল চাকরি করে নিল, বোখারি পড়া ছিল, বোখারি পড়াতে পড়াতে সরকারি চাকরি পেয়ে গেল, আর বাস ছেড়ে দিয়ে আলিম জবাবা পড়াতে লাগলো, কেসের জন্য, মালের জন্য। এখন হয়তো আমাকে বলবে তো আপনিও তো মালের জন্য সৌদি আরবে বসে আছেন, হ্যাঁ নিশ্চয়ই মালের দরকার আছে, আমি বলছি না যে মালের দরকার নেই, কিন্তু নিয়ত যদি, হ্যাঁ আমাকেও লোকে বলবে যে আপনি চলে আসেন দেশে, দেশে কাজ করেন, কেন বসে আছেন সৌদি আরবে, মালের জন্যই তো, মাল্লুর জন্য আপনিও বসে আছেন, ঠিক আছে মাল্লুর জন্য আমিও বসে আছি, কিন্তু নিয়ত যদি আগাম দিন প্রচার হয়, আমি এখানে বসে যে দিনটা প্রচার করতে পারছি, দেশে পারতাম, দেশে লোকের লাথি খেয়ে আমার মুখটা বন্ধ থাকত, আমার গলা বন্ধ রুদ্ধ থাকত, আমার কলম বন্ধ থাকত, আমার কলমের কালি শুকিয়ে যেত, কিন্তু এখানে বসে যেটা পাচ্ছি আমার দেশে আমি পারতাম না। সুতরাং নিজের নিজের ব্যাপার, এখন তিনি বলছেন আমি সরকারি চাকরি পেলাম, আমি চলে গেলাম, আমি ইলেমটা কি হলো, বোখারি ইলেমটা, যদি আপনি সরকারি চাকরি পেয়েছেন বোখারি ইলেমটাও আপনি রেখেছেন বা চালিয়ে যাচ্ছেন প্রচার করছেন, ঠিক আছে, আর না হলে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন, জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। নম্বর তিন, জাকাতের হকদারকে যদি আলেম না হয়, যদি আত্মীয় না হয়, কিংবা যদি আত্মীয় হয় প্লাস আলেম হয় প্লাস এই যেটা বলবো সেটা হচ্ছে মুত্তাকি ও পরহেজগার মানুষ, মুত্তাকি ও পরহেজগার মানুষ, তার মানে নামাজি হবে না হবে না, নামাজি মুত্তাকি হবে কি করে, পরহেজগার সেই হবে যে তাহাজ্জুদের নামাজ পড়বে, এমন মানুষ যার দোয়া আপনার কাজে লাগবে, আহা দুটো টাকা পাঁচটা টাকা দিলে পরে সে আপনার জন্য প্রাণ খুলে দোয়া করবে, আর সেই দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে, মুত্তাকি লোক পরহেজগার লোক। তো মোত্তাকি লোক, পরহেজগার লোক বেছে আপনি দেবেন, যেখানে দেখবেন যে হ্যাঁ বিভিন্ন লোক আছে জাকাতের হকদার, কিন্তু এর মধ্যে এই লোকটা হচ্ছে পরহেজগার, আপনি তাকে দান করুন। মানে মোত্তাকি এবং পরহেজগারকে দান করুন, আল্লাহর মাঝে তারাই বেশি হকদার যারা আনুগত্য ইবাদত করে। কার? আল্লাহর ইবাদত্ব আনুগত্য করে, তার জিকির করে এবং ইলম অনুযায়ী আমল করে, তারা আপনার ওই মাল নিয়ে আল্লাহর আনুগত্য ইবাদতের সাহায্য নেবে। আপনি একজনকে দিলেন, সে মাল নিয়ে গিয়ে আল্লাহর ইবাদতে কাজে লাগাইল, সেটা দিয়ে সেহরি বানালো, সেটা দিয়ে ইফতার বানালো, সেটা দিয়ে খেলো, খেয়ে আল্লাহর ইবাদতে মজবুত হলো। আর আপনি এমন লোককে মাল দিলেন যে সেটা ব্যাটারি কিনলো, রেডিওর ব্যাটারি কিনলো, কিংবা সেই মাল দিয়ে আপনার সিনেমার টিকিট কিনলো, কিংবা সেই মাল দিয়ে বিড়ি কিনলো, বিড়ি খাবে বলে দিনের বেলাতে এখানে কোন কোন লোক সিগারেট খায়, দিনের বেলায় কত টাকা যায় এক প্যাকেট সিগারেটের দাম? কত? 5-6 টাকা আছে নাকি না 10 টাকা? 8-10 টাকা সিগারেটের প্যাকেট। আমি কোন প্রশ্ন শুনেছি 3-4 প্যাকেট খায় সারাদিনে কোন কোন মানুষ খায়, তাহলে কত করে পয়সা তার যায়? এখন আপনি দেখেছেন যারা মদ খায়, তারা মদ খেতে খেতে এমন অবস্থা, এমন নির্লজ্জ হয়ে যায়, বউয়ের কাছে টাকা চাই, বউকে পরের বাড়ি কাজ করায়, তার কাছ থেকে টাকা নিয়ে মদ খায়। তো এইরকম লোক আপনি গরিব মানুষ দেখলেন, মদখোর, মাতাল বা জুয়া, জুয়া জুয়াতেও যায় পয়সা, এইরকম লোককে আপনার জাকাত দিলে হবে? এরকম লোককে জাকাত দিলে আপনার জাকাত কোথায় যাবে? ও এমন জায়গায় গিয়ে পড়বে যে আপনার জাকাত কবুল হবে কিনা আল্লাহ জানেন। সুতরাং পরহেজগার লোক দেখে আপনি দান করুন, তারা আপনার ওই মাল নিয়ে আল্লাহর আনুগত্যে সাহায্য নেবে। আর তাছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকী। তুমি মুমিন ছাড়া আর কারো সঙ্গী হইও না, মুমিন ছাড়া তুমি কারো বন্ধু হইও না, মুমিন ছাড়া তুমি কারো সাথে ওঠা বসা করো না, আর তোমার খাদ্য যেন মুত্তাকি পরহেজগার মানুষ ছাড়া অন্য কেউ না খায়। দেখছেন, ওয়ালাই আকুল তাআমাকা ইল্লা তাকি, আপনি আপনার বন্ধুকে নিয়ে আসছেন বাড়িতে, যদি মুত্তাকি পরহেজগার হয় তো ভালো কথা, সে আপনার বোনের দিকে তাকাবে না, আপনার বইয়ের দিকে তাকাবে না, আপনার মায়ের দিকে তাকাবে না। আর যদি সেরকম বন্ধু হয় তো বুড়ির সাথে কথা বলে বুড়ির কাছে আমপারে হয়ে যাবে, হয় না? হয় না? ঘরে বন্ধু আসছে, আর বন্ধু এদিকে বোনের সঙ্গে কানেকশন লাগিয়ে বসে থাকছে, আর হুশো নাই। এগুলো হচ্ছে বেহারা দায়ুস। আর অনেকে আবার চায় যে ঘটে তো ঘটে যাক, পটে তো পটে যাক, এরকমও হতে পারে, যার যেমন, যেমন মানুষ সেরকম। কিন্তু আপনি পরহেজগার মানুষ আনলে পরে সে কোনোদিন আপনার প্রতি, আপনার বইয়ের প্রতি, আপনার বোনের প্রতি নজর তুলেও দেখবে না, বরং আপনার অভাব অভিযোগ বা আপনার যে সমস্যা, সে সমস্যা সমাধানে এবং দিনই সমস্যা সমাধানে সে কি হবে, পরেশান হয়ে উঠবে এবং আপনার সঙ্গে আপনাকে সুপরামর্শ দেবে কি করা উচিত ইত্যাদি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আপনি এই হাদিসের উপর যদি আমল করতে পারেন, তাহলে নিশ্চয়ই দেখবেন আপনি লাভবান হবেন। কি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া কারো সঙ্গী হইও না। তুমি সাথে যাবে কার? মুমিনের সাথে। তুমি ওঠা বসা করবে কার সাথে? মুমিনের সাথে। তোমার বন্ধু হবে কে? মুমিন। মুমিন কাকে বলে? মুমিন যেটা, যাকে বলে মুমিন, মানে মুসলমান আব্দুল কাদের নাম বাস, তাই না? বরং মুমিন যাকে বলে, ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়া, তোমার খাদ্য যেন, তোমার খাবার যেন, তুমি চা খাওয়াবে এক কাপ খাওয়াও, তুমি তোমার ঘরে নিয়ে এসে ভাত খাওয়াও, তুমি তোমার ঘরে নিয়ে এসে নাস্তা খাওয়াও, ফল ফ্রুট খাওয়াও, সমস্যা নেই, তোমার মাজরার খাওয়াও, তোমার ঘরের খাওয়াও, তোমার মাঠের খাওয়াও, কিন্তু খাওয়াবে কাকে? পরহেজগারকে। এমন কি অনেকে মসজিদের ইমামকে দেয়, তাই না? মসজিদের ইমামকে প্রথম পাকা পেঁপেটা কাকে দেবে? হুজুরকে। প্রথম আমটা কাকে দেবে? হুজুরকে। প্রথম পেয়ারাটা কাকে দেবে? হুজুরকে। আর হুজুর যদি পরহেজগার না হয় তাহলে ভুল, হুজুর হলেই যে সে বিরাট বিশাল কিছু তা না, ইমাম সাহেব হলেই যে বিশাল কিছু তা না। আমাদের দেশে তো অনেক সময় ইমাম সাহেব রাখা হয় এই দাড়ি ছাঁটা ঠিক মতো, গুল মাঝে জর্দা খায়, বহু রকম আছে, এরা কি পরহেজগার? কিন্তু ওই যে বলে না আদার বনে শিয়াল দাজা, তার মানে আপনি চিন্তা করেন যে একটা লোক তার দাড়ি ছাঁটা, তার বাড়িতে পর্দা নেই, তার বইয়ের পর্দা নেই, তার বেটিরা পর্দা নেই, তার বেটিরা কি করে বেড়াচ্ছে? আর সে হচ্ছে গ্রামের ইমাম, কেননা ওই গ্রামে সব ওই রকমই, অতএব যেমন গ্রাম সেই রকম ইমাম, নিশ্চয়ই যেমন গ্রাম সেই রকম ইমাম। কিন্তু আপনি যদি আপনার গ্রামের মধ্যে একজন পরহেজগার মানুষ, আপনি কি ইমামকে চেঞ্জ করতে পারবেন? পারবেন না। তখন আপনার উচিত আপনি পরহেজগার খুঁজুন। হুজুর এখনই প্রশ্ন করবেন তাহলে এর পেছনে নামাজ হবে কি হবে না, সেটা আলাদা ব্যাপার। নামাজ হওয়া না হওয়া আলাদা ব্যাপার, তার আকিদা। যদি সে কাফের মুশরিক হয় তাহলে তার পেছনে নামাজ হবে না। কিন্তু দাড়ি ছাঁটা, লাইনবাজ মানে ওই যে, হ্যাঁ বুঝলেন, হ্যাঁ যাই হোক, এরকম যদি হয় কিংবা জর্দাখোর হয়, বিড়ি সিগারেট খোর হয়, গুল মাজনে বালা হয়, এরা কি পরহেজগার? না, পরহেজগার না। এদের পেছনে নামাজ হবে না হবে না? এদের যদি নামাজ পড়ে তার পেছনে নামাজ হয়ে যাবে, কারণ এরা কাফের না, এরা হচ্ছে ফাসেক। তো ফাসেকের পেছনে নামাজ হবে না হবে না? নামাজ হয়ে যাবে। তবে তাকে ইমাম বানানো উচিত না। এখন আপনি একা দোকা চেঞ্জ করতে পারবেন? গ্রামের লোক সবাই ওই, গ্রামের লোক সবাই ওই, যেমন আমাদের দেশের যেমন লোক হবে সেরকম আমাদের প্রধানমন্ত্রী হবে, তাই না? কারণ সবাই ভোট দেবে, বেশি লোকরাই ভোট দেবে, তারাই আসবে। তো যেমন দেশ সেরকম তার রাজা হবে, এটা স্বাভাবিক। তেমনি যেমন গ্রাম যেমন জামাত সেরকম ইমাম হবে। তো যদি বাই চান্স এমন ইমাম হয় তো তাকে আপনি গাছের প্রথম ফলটা দিয়ে লাভ কি হবে? না, আপনি পরহেজগার লোক খুঁজুন, পরহেজগার লোক খুঁজে। এখন আমাকে অনেকে গালগালি করবে, হুজুর দেখো নিজে হুজুর হয়ে হুজুরদের না, যেটা বটে হক কথা বলতে হবে, হক কথা যেটা সেটা বলতে হবে। আপনি গ্রামের ইমাম অথচ আপনার এই অবস্থা কেন? আর সত্যি কথা, আপনার এই অবস্থার কারণ হচ্ছে যে গ্রামের লোক সেই রকম, নিশ্চয়ই পরিবেশের গুণে আপনি এরকম হয়েছেন। কিন্তু মসজিদের ইমাম বলে কথা, সে হবে দাড়ি ছাঁটা, দাড়ি চাঁছা, কিংবা সে লাইন বাজ হবে, কিংবা সে বিড়ি সিগারেট খাবে, কিংবা জর্দা খাবে, গুল খৈনি ব্যবহার করবে, তামাক ব্যবহার করবে, এসব হতে পারে না। পরহেজগার লোক দেখে আপনি আপনার খানা পৌঁছে দেন। গায়ে প্রথম দুধ দিয়েছে কার কাছে যাবে? আগে আগে হুজুরের কাছে যাবে, আল্লাহ আকবার। না সত্যি, যারা আলেম ওলামা ভালোবাসেন, হ্যাঁ, তবে আমি বলছি যে সেই আলেমকে ভালোবাসেন যে আলেম পরহেজগার। সবাই, সব আলেম এক না, সব আলেম কিন্তু আলেম না। কোন কোন জালেম নামধারী আলেমও আছে যারা সমাজের সমস্যা সৃষ্টি করছে। আল্লাহ তাআলা এদের ফিতনা থেকে আমাদেরকে বাঁচান। একটি প্রকাশ কথা বলছি, সেটা হচ্ছে যাকাত দিয়ে কোন গরিবের বিয়ের কাজে সাহায্য করা যাবে? হুজুর, কোন গরিবের ছেলের বিয়ে কি মেয়ের বিয়েতে কি যাকাত দিয়ে সাহায্য করা যাবে? যদি যাকাতের হকদার হয়, আর সাধারণত মেয়ের বিয়েতেই সাধারণত চাওয়া হয়, ছেলের বিয়েতে কেউ চায় না, কারণ ছেলের বিয়েতে সে চেয়ে নেয় একজনের কাছে, ডাকাতি করে একজনের কাছে। সে চায় মানে কি, একবারে অস্ত্র ধরে দিবি তো দে, নাহলে বিয়ে হবে না, ও মজলিস থেকেও বর তুলে নিয়ে চলে যাবে, সে তো পাবেই। কিন্তু মুশকিল হচ্ছে মেয়ে, মেয়ের বাবা, কন্যা দায়ে পড়েছি, বাবারা আমাকে সাহায্য করে। শোনেন না, জামাতে দাঁড়িয়ে সালাম ফেরার পরে উঠে দাঁড়িয়ে বলছি, বাবারা কন্যা দায়ে পড়েছি, আল্লাহ আকবার। কন্যা দায় এমন কঠিন আমাদের দেশে, এটা মেয়ের বিয়ে দিতে গেলে, দিতে হলে কি সমস্যাটা হবে? সেদিনে নেটে দেখলাম, ফেসবুকে দেখলাম, এক ব্যক্তির ছয়টা মেয়ে, আর সব তুল্যমূল্য হয়ে উঠে দাঁড়িয়েছে, হঠাৎ করে বাবা মারা গেছে, এখন বলছে মেয়েদের কি হবে, বুঝতে পারছেন তো? কন্যা দায় এমন অবস্থা যে তার বিয়েটা দেওয়াই মুশকিল হয়ে যাবে, বিয়েটা। এই জন্য লোকে চায়, চেয়ে মেগে বেড়ায়। আর এই চাওয়া মাগার ধন হারাম খোরের বেটা বসে বসে মোটরসাইকেল চালায়, এই চাওয়া মাগার ধনে মোটরসাইকেল সে হাঁকিয়ে বেড়ায়, বুঝলেন ব্যাপারটা? তো যাই হোক, এই গরিবের বিয়েতে সাহায্য করা যাবে কিনা? যাবে, তবে যৌতুক দেওয়াতে যাবে না। যদি বলে বাবু আমার জামাইকে মোটরসাইকেল লাগবে, হ্যাঁ দেবেন না, দেবেন না। বিয়েতে যে খরচ খরচা আছে সাধারণত, যেটা সাধারণত গিফট হাদিয়া দিতে হয়, সমস্যা নেই। কিন্তু কারোর যৌতুক দেওয়াতে আপনি সহযোগিতা করবেন না, কারণ সেটা হচ্ছে হারাম। আর হারামের সহযোগিতা করুন, যৌতুক ছাড়া বিয়ে কে করবে? বিয়ে হয় না সেটা আলাদা কথা, তুমি অন্য ব্যবস্থা করো, যা হোক করো, কিন্তু আমি, আমার কাছে সাহায্য নিতে হলে কিন্তু আমি যৌতুকে সাহায্য। তোমার মেয়ের দরকার আছে, ঠিক আছে, তোমার মেয়েকে আমি একটা জিনিস দিচ্ছি, একটা নাকের, একটা কানের, কি একটা গলার, আমি মাছ আমার ক্ষমতা আছে আমি দিচ্ছি। কিন্তু যৌতুক দিতে জামাইকে মোটরসাইকেল লাগবে, হ্যাঁ, বাবুর বেটা গারোয়ান, সেই গারোয়ানকে, গারোয়ান মোটরসাইকেল চালাবে, তাকে দাব্বাব দিতে হবে, দাব্বাব, বুঝতে পারছেন তো? তাকে সাহায্য করা যাবে না, কবদার সাহায্য করবেন না, যৌতুক দিতে সাহায্য করবেন না। তবে হ্যাঁ, মনে করুন সমস্যা, বিটির বিয়ে হয়ে গেল, হয়ে গিয়ে বিটি ঘরে আছে, হাঁ গো কি ব্যাপার, তোমাদের মেয়ে ঘরেই দিচ্ছি, কি ব্যাপার? আর বাবা বলো না, সাইকেল দেওয়ার কথা ছিল, সাইকেলটা বাবা দিতে পারছি না এখন, এই জন্যে জামাই আর বিটিকে নিয়ে যাবে না, সাইকেলটা না দিলে ওটা এগুলো মানে নিম্ন শ্রেণীর আর কি, বাইক ব্যাপার না, মোটরসাইকেল না, এগুলো হচ্ছে আরো নিচের। সাইকেল দিতে পারেনি তো বিটিকে নিয়ে যাবে না, তোর বাপকে বল সাইকেলটা দেবে তবে তো আসবি, সাইকেল চেপেই আসবি, না হলে আমি আনতে যাব না। বুঝতে পারছেন, যদি এইরকম অবস্থা হয় একটা সংসার ভেঙে যেতে চায় তো সেই ক্ষেত্রে আপনি করেন, সেই ক্ষেত্রে এখানে যৌতুক বলে আপনি যদি করেন তাহলে কি হয়ে যাবে, সংসারটা ভেঙে যাবে। সেই ক্ষেত্রে আপনি আপনি জাকাত পারলে পরে জাকাত দিয়ে, যেহেতু গরিব মানুষ তো সেই ক্ষেত্রে আপনি জাকাত দিয়ে একটা সাইকেল কিনে দিয়ে তাদের সংসারটাকে বসিয়ে দেন, সমস্যা নেই। পণ দিতে, যৌতুক দিতে, অবৈধ কোন অনুষ্ঠান করতে জাকাত দেবেন না। অবৈধ অনুষ্ঠান বিদাতি অনুষ্ঠান, সেদিন আমাকে ফেসবুকে একজন পাঠিয়েছে, আমার জলসা করব কিছু টাকা দেন, আপনার ওখান থেকে টাকা পাঠান, আমি কি ব্যাপার বাড়ি কোথা, তো নরসিংদী নাকি কোথায় বলল, তো সেখানে এখান থেকে টাকা পাঠাবো, আপনি জলসা করবেন, তো যদি বিদাতি জলসা হয় তো করা যাবে, জাকাতে টাকা দেবো দিন প্রচার করার জন্য, দেওয়া যাবে না, খবরদার না। এগুলো জানেন অবশ্য যে আল্লাহ তাআলা বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে, নেক কাজে, সৎ কাজে পরস্পর সহযোগিতা করো, আর খবরদার অবৈধ কাজে, অশ্লীল কাজে, গর্হিত কাজে, পাপ কাজে তোমরা একে অন্যের সহযোগিতা করো না। সুতরাং আপনার নিজস্ব পকেট থেকে হোক অথবা আল্লাহর হক যেটা জাকাত থেকে হোক, আপনি যখন অপরকে দেবেন, সহযোগিতা করবেন, দেখবেন যেন কোন হারাম কাজে সহযোগিতা না হয়ে যায়, খেয়াল করে আপনি আল্লাহর হক পৌঁছে দেবেন। তাহলে সব থেকে বেশি হকদার কে হল, কে প্রথম হচ্ছে আত্মীয় স্বজন, তারপর হল আলেম উলামা, তালেবে ইলম, যে ইলম শিক্ষা করছে, ইলমি চর্চার ময়দানে আছে, জাকাতের হকদার হলে, আর বড় লোক হলে তাকে দেবেন কেন। আর তিন নম্বর হচ্ছে মুত্তাকি, পরহেজগার লোক, যদি তারা জাকাতের হকদার হয় তাহলে সবার চাইতে এরাই বেশি হকদার, এদেরকে আপনি দেবেন, বাছাই করে দেবেন, আল্লাহ তাআলা আপনার মাল কবুল, আপনার জাকাত কবুল করবেন, আপনাকে সওয়াব দেবেন এবং আপনার দিনকে সাহায্য করার জন্য সওয়াব পাবেন, আর আত্মীয়তার বন্ধন বজায় রাখার জন্য সওয়াব পাবেন। কিন্তু হুজুর, যদি এমন আত্মীয় হয় সে যদি জাকাত খেতে না চায়, না চাই আপনি দেবেন না, আপনি তাকে বলবেন না যে আমি জাকাত দিচ্ছি, কিন্তু সে যদি জিজ্ঞেস করে, জিজ্ঞেস যদি করে তাহলে আপনাকে সত্য কথা বলতে হবে, আর যদি জিজ্ঞেস করে সে খেতে চায় না, খেতে না চায় আপনি দেবেন না, আপনি আপনার পকেট থেকে পারলে যতটা পারবেন সাহায্য করবেন। আর যদি এমন লোক হয় যে সে চোখ বন্ধ করে নিচ্ছে, অনেক সময় ভাই বোন গরিব হয়, তো আপনি দিলেন, সে হয়তো জিজ্ঞাসা করবে, ভাই হয়তো আমাকে জাকাত খাওয়াচ্ছে, ভাই হয়তো আমাকে ব্যাংকে সুদ খাওয়াচ্ছে। আবার অনেকে অনেক আছে মানে নিমক হারাম আছে অনেক, আবার অনেকে নিমক হারাম আছে, আপনি দান করবেন, ওই যে গরিব মানুষ বলা হয় না যে আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী গরিব গরিবিধি হয়, তাকে যদি কেউ বলে তোমার ভাই তো তোমাকে দিচ্ছে, তখন সে কি বলে, আমাকে দেয় নাকি, নিজের মাল দেয় নাকি, ও জাকাত দেয়, ও ব্যাংকের সুদ দেয়, এরকম বলেও সে নিমক হারামি প্রকাশ করে, সমস্যা নেই। যদিও সে আপনার জন্য এই কথা বলে, অনেক সময় পকেটের মাল দিলেও মনে করবে যে হ্যাঁ জাকাতের মাল দিচ্ছে কিংবা ব্যাংকের সুদ দিচ্ছে, তাই না। বড় লোকের মেয়ে যদি ইমিটেশন পরে তো লোকে কি মনে করবে, হে স্বর্ণ। আর যদি গরিবের মেয়ে সোনার অলঙ্কার পরে তো লোকেরা কি মনে করবে, এটা স্বাভাবিক, এটা আপনি বাঁচতে পারবেন না, আপনি বাঁচতে পারবেন না, মানুষের মন আপনি রক্ষা করতে পারবেন না। তো যাই হোক, হাতি চলতে রহেগা ওর কুত্তা মুক্তা রহেগা, সমস্যা নেই, সমস্যা নেই, ভুগতে থাকুক, যে যা বলছে বলুক, কিন্তু আপনি আপনার পথে থাকুন, আপনি দিনের পথে থাকুন, সহজ ইলেম চর্চা করুন, ইলেম সন্ধান করুন এবং সঠিক পথে থাকুন, পাশে আশেপাশে পেছনে কে কি বলছে আপনার দেখার দরকার নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।